আমার নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া, যে হাওয়াতে চলতো তরি অঙ্গেতে সে লাগায় হাওয়া, নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া। জমল পারি ঘাট আছে তো বসতে পারি, নেই যদি বা জমল পারি ঘাট আছে তো বসতে পারি, আমার আশার তরি ডুবলো যদি দেখব তোদের তরি বাবা, আশার তরি ডুবলো যদি দেখব তোদের তরি বাবা, নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া। হাতের কাছে কোলের কাছে যায় আছে সে অনেক আছে, হাতের কাছে কোলের কাছে যায় আছে সে অনেক আছে, আমার সারা দিনে এই কিরে কাজ ওপার পানে কেঁদে যাওয়া, সারা দিনে এই কিরে কাজ ওপার পানে কেঁদে যাওয়া, কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা, কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা, আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি দাওয়া, সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি দাওয়া, নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া।